চিকিৎসা বিজ্ঞান সর্বসম্মতিক্রমে ঘোষণা করেছে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অশান্ত ধূমপায়ী মানুষকে দেখে মনে হয় ওরা অদ্ভুত এক বাজিকর। নিশ্চিত মৃত্যুর গহ্বরে নিজেকে ঠেলে দিয়েও পেতে চায় সাময়িক আত্মিক তৃপ্তি। ওদেরকে, হ্যাঁ ওদেরকেই বলি, কোন বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? বলে নদী নিশার বস্তু সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? আত্মীয় স্বজন আসলে বাড়ি খাইতে দেউ পাতা জড়বে বিড়ি, আত্মীয় স্বজন আসলে বাড়ি খাইতে দেউ পাতা জড়বে বিড়ি, বিড়ি সারা অন্য কিছু তামাক সারা অন্য কিছু ভালো লাগে না। শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? বলেছেন নদী নিশার বস্তু সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? মাস্টার সার খায় অফিসে দাদা খায় মাঠে, মাস্টার সার খায় অফিসে দাদা খায় মাঠে, ঘরের কোন দাদি কানে, ঘরের কোন দাদি কানে তাতি নতনি হাসে। শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? বলেছেন নদী নিশার বস্তু সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? গ্রামীণ ব্যাংকের পুড়ে বুড়ি বিড়ি কিনে, গ্রামীণ ব্যাংকের দাদা দাদি বিড়ি কিনে, বসুর শেষ কিস্তির জ্বালায়, বসুর শেষ কিস্তির জ্বালায় বিষ করে পান। শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? বলেছেন নবী নিশার বস্তু সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান? শোনো বাংলার মুসলমান তামাক বিড়ি দিয়ে কেন কর সম্মান?